নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাহফিলে উপস্থিত জাতির সবচেয়ে সুযোগ্য শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম, আমার বাবার বয়সী অনেক সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং আমার স্নেহের কিশোর শিশু ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন গত বছর এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা করার, এক বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আবার আপনাদের সামনে এই মুহূর্তে বসে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময় কিছু দিনই আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, মহব্বতের সুরে একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, যতটুকু কথা বলবো চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে কিছু নির্দেশনামূলক কল্যাণময় কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মানুষটি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে, আমার ওই উম্মতের প্রতি আমার নির্দেশনা হলো ফালিয়াকুল খায়রা, যখন তুমি কথা বলবে ভালো কথা বলবে, কল্যাণকর কথা বলবে, যেই কথাগুলো মানুষের দুনিয়াতেও কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে, আউলিয়াসমুত, আর যদি ভালো কথা না বলতে পারো, কল্যাণকর কথা না বলতে পারো, তাহলে চুপ করে থাকো, কথা বলিও না। কিন্তু দুনিয়ার মানুষকে এমন কোনো কথা বলিও না যে কথার দ্বারা তার দুনিয়াও ক্ষতি হইতে পারে আখেরাতেও ক্ষতি হইতে পারে। তাহলে যেই কথা সামান্য কথা হোক, কথাটা বলতে হবে মানুষের কল্যাণে, দুনিয়ার কল্যাণে, আখেরাতের কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যেই কথাগুলোর দ্বারা আমাদের দুনিয়াতেও কল্যাণ হয় আখেরাতেও কল্যাণ হয়। কি আমিন বলবেন না? আমিন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলে আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত, কথা হবে আমাদের অল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই কথার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিতে পারেন, অল্প সময়ের কথায়ও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বরকত দিতে পারেন। কি পারেন না? অল্প সময়ের কথার মধ্যে আল্লাহ পাক এত বরকত দিতে পারেন যেই কথাগুলো আপনি সারা জীবন আমল করেও শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন একেবারে অল্প, ছোট্ট ছোট্ট কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাগুলো দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাগুলো দিতেন, এই খুতবাগুলো যদি আমরা আজকে দিই তো 10 মিনিট, 5 মিনিট এরকম সময় লাগবে, এর বেশি লাগবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা খুতবা কোনো ব্যক্তি যদি সারা জীবনও বুঝার চেষ্টা করে, সারা জীবনও আমল করে, ওই পাঁচ মিনিটের কথার আমল সারা জীবনে শেষ হবে না। আমরা আজকে যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটি হল জাহান্নাম থেকে মুক্তির উপায়, যে কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত আর কি কাজগুলো করলে আমরা জাহান্নাম থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয়, এই বিষয়টার উপরে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা গতানুগতিক ওয়াইজ বা ওই রকম বক্তা নই, আমরা একটা ক্লাসের মতো একটা ক্লাস করব। এই ক্লাসে আমরা ইউনিভার্সিটিতে যেভাবে ক্লাস নিই, ওখানে এক ধরনের স্টুডেন্টদের কাছে ক্লাস নিই, এখানে আরেক ধরনের স্টুডেন্ট, এখানে সব বয়সী স্টুডেন্ট আছে, একেবারে মুরব্বী থেকে শুরু করে শিশু পর্যন্ত সব স্টুডেন্টের ক্লাস। সুতরাং এখানে আমরা কিছু কথা আমিও বলবো, আপনারাও বলবেন, বলার মাধ্যমে আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করব। এটাই হলো আমাদের ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে আমি কিছুক্ষণ বিভিন্ন সুরে বিভিন্ন ভঙ্গিতে নাচে গান গেয়ে কিছু কবিতা বললাম, সুর বললাম, অনেক কিছু করলাম, আপনারা শুনে কিছুক্ষণ খুব মজা পেলেন, কিন্তু কালকে থেকে ওয়াজ শেষ, আজকে শুনলেন সকালে শেষ, এরকম ওয়াজ দরকার নেই। আমরা যে ক্লাসে কথাগুলো বলবো এগুলোই আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ পাক কিছু সুসংবাদ এবং কিছু দুঃসংবাদ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুসংবাদটা হলো কিসের? আমাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন কিসের? জান্নাতের। আর যে দুঃসংবাদটা আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন সেই দুঃসংবাদটা কিসের? আল্লাহু আকবার। দেখি তো এই গ্রামের ভাইয়েরা তো সব জানে, মাশাআল্লাহ, আগে থেকেই জানে। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আদম আলাইহিসসালামকে লক্ষ্য করে আল্লাহ পাক কিছু কথা বলছেন। সর্বপ্রথম আল্লাহ পাক যে কথাটা আদম আলাইহিসসালামকে বলছেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম এবং তাদের দুইজনের সাথে ইবলিস, এই জমিনে একসাথে তিনজনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। তিনজনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করে বললেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সবাই নেমে যাও, সবাই চলে যাও। বিমান থেকে যে নামে, এই নামাটাকে আরবিতে বলা হয় হুবুত। অন্য জায়গা থেকে নামার, বিমান থেকে নামার আরবি বেশ কম আছে, বাস থেকে নামা, তারপরে সিএনজি থেকে নামা, প্রাইভেট কার থেকে নামা, আর বিমান থেকে নামা, বিমান থেকে নামার আরবিকে বলা হয় হুবুত। আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে যে শব্দটা ব্যবহার করছেন এই শব্দটা হলো আসমান থেকে, উপরের থেকে নামা। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সকলেই নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তবে তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই ছেড়ে দিলাম না, তোমাদের জন্য আমি আল্লাহ যুগে যুগে হুদান, যুগে যুগে হেদায়েত, যুগে যুগে নবী রাসূল কিতাব, এগুলো আমি পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই মানুষগুলো ওই হেদায়েতের অনুসরণ করবে, ওই হেদায়েতের এত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ এই সুসংবাদ দিয়ে দিলাম, তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় নাই, কোনো ফেরেশানি নাই। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার ওই হেদায়েতের যারা অমান্য করবে, কুফরি করবে, মেনে নিবে না, হেদায়েত যারা পাবে না, ফাউলাইকা আসহাবুন নার, এই মানুষগুলা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর এই জাহান্নামের ভিতরে ঢুকলে আর বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি জাহান্নামে যেতে চান? কে কে কে কে যেতে চান? আল্লাহ আকবার, আল্লাহর একজন বান্দাও জাহান্নামে যেতে রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন। কি অনেকে আমিন বলে না, নাজাত চায় না মনে হয় নাকি? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে এই দোয়া করার জন্য রাসূল শিখাইছেন না? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। এই কারণে আল্লাহু আকবার, জাহান্নামের কিছু এমন এমন বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য চরম বিব্রতকর, চরম যন্ত্রণার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গা জায়গায় ওই জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জাহান্নাম এমন এক জায়গা যেই জায়গার মধ্যে মৃত্যু নাই, মওত নাই, যেখানে কোনো মৃত্যুর সম্ভাবনা নাই। একবার ঢুকলে কয়দিন যন্ত্রণার পরে মারা যাব, যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাব, ওই সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাইয়্যাদ যাক্কারু মাই ইয়াখশা ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যাদ যাক্কারু মাই ইয়াখশা ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, ওই জাহান্নামে যারা ডুববে এই মানুষগুলো হবে আশকা, সবচেয়ে দুর্ভাগ্যবান, সবচেয়ে হতভাগা মানুষ। যেই মানুষগুলোর কপাল খারাপ, যেই মানুষগুলোর জন্ম খারাপ, যেই মানুষগুলো দুনিয়াতে আসা কোনো কল্যাণ বয়ে আনে নাই, ওই মানুষগুলো হতভাগা মানুষগুলোই জাহান্নামে যাবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে বাঁচবেও না, মরবেও না। আল্লাহু আকবার, এমন অবস্থায় থাকবে যে অবস্থায় বাঁচবেও না, যে অবস্থায় মরবেও না। যদি বাঁচার মতো হইতো তবুও জাহান্নাম সহ্য করা যেত, যে আমি বেঁচে থাকবো। আবার যদি মরার মতো হইতো, একবার কিছুদিন আজাব ভোগ করার পরে মরে যাব, কোনো অসুবিধা নাই, মরে গেলাম। কিন্তু আল্লাহ বলতেছেন, সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম এমন এক জায়গারে বান্দা, যেই জায়গায় তুমি ইচ্ছা করলে মরতেও পারবি না, আবার তুমি ইচ্ছা করলে বাঁচতেও পারবি না। আল্লাহু আকবার। এই জাহান্নাম এমন এক জায়গা যেই জায়গার মধ্যে ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ পাক সূরা আল গাশিয়ার মধ্যে বলে দিয়েছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ পাক বলেন, জাহান্নামের খাবার হলো তাসলা নারান হামিয়া, গরম গরম পানি, গরম পানি, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা গরম পানি। এই গরম পানি মুখের ভিতরে যাওয়া লাগবে না, মুখের কাছে যদি নিকটে আনা হয় এমন গরম ভিতরের থেকে নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে চলে আসবে। আল্লাহ পাক বলেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা যখন খাবার খাবার, আল্লাহ গো খাবার দাও খাবার দাও, খোদায় মরে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাক্কুম খাবার আল্লাহ পাঠিয়ে দিবেন। যেই জাক্কুম আরবের তিহামা অঞ্চলে একটা গাছ হয় জাক্কুমের, এই জাক্কুম এমন এক কাঁটাযুক্ত খাবার, এই খাবারটা মুখের ভিতরে দিলে গলার ভিতরে আটকে যায়, এটার উপরের দিকেও যায় না নিচের দিকেও যায় না, পুরা গলার রাস্তাটা বন্ধ করে রাখে। এই খাবারটার নাম দিয়েছেন আল্লাহ পাক জাক্কুম। আল্লাহ পাক বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জু, এই খাবারে তার কোনো ক্ষুধাও মিটবে না, তার কোনো পিপাসাও মিটবে না, তার এই খাবারের ক্ষুধা ছাড়া বৃদ্ধি করা ছাড়া আর কোনো কারণ থাকবে না, তার খাবারটাই আজাবের আর একটা বড় ধরনের কারণ, খাবারটাই একটা আজাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে একবার যদি পুড়ে জাহান্নামের কারণে আগুনের কারণে যদি ছাই হয়ে যায় তাহলে তো বেঁচে গেলাম, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, বান্দারে এমন জাহান্নাম বানিয়ে রেখেছি যেই জাহান্নাম তোমার চামড়া পরে শেষ করতে পারবে না। কুল্লামা নাদেজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদেজাত জুলুদুহুম, যখন তোমার চামড়াগুলো একবার পুড়ে যখন ছাই হয়ে যাবে, একবার পুড়ে শেষ হয়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, আবার আমি আল্লাহ নতুন করে আরেক ধরনের চামড়া তোমার শরীরে বানাই দিব। তাহলে বোঝা যায় জাহান্নামের আযাব যত ভোগ করব কিন্তু জাহান্নামের আযাবের দ্বারা নিঃশেষ হওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বান্দাকে বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালা জাতি, হে মুমিন, কু আনফুসাকুম, নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচা, নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাও, কারণ জাহান্নামের আগুন জাহান্নামের আযাব অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সলাতের জামাতে, প্রত্যেক সলাতের শেষ বৈঠকে কয়েকটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। প্রথমে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই। মাইয়্যিতের জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন, জানাজার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন, সহিহ মুসলিমের হাদিসে ওই দোয়াটা আছে। আমাদের দেশের অনেক ভাই এই দোয়াটা জানেন না, খুবই সুন্দর একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়্যিতের জন্য জানাজার মধ্যে পড়তেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া। এই দোয়াটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে এসে বলতেন, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আয় আল্লাহ তোমার এই বান্দাটাকে, এই বান্দিটাকে তুমি আযাবে কবর থেকে রক্ষা করো, আযাবে নার থেকেও রক্ষা করো। আল্লাহু আকবার, আজাবে নার থেকে আল্লাহ তুমি তাকে বাঁচাও। আজাবে নার এমন এক জিনিস আল্লাহ পাক কোরআনে কারিমে আরেক জায়গায় ইরশাদ করেছেন, ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম অনেক ভয়াবহ জিনিস, অনেক ভয়াবহ জিনিস। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর, মানুষ আর পাথর। মানুষ তো জাহান্নামে যাবে ঠিক আছে, পাথর আবার জ্বালানি কেন? ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য, আগুন বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক সেখানে কোটি কোটি মন পাথর ঢেলে দিবেন। আগুনের মধ্যে কাঠ দিলে, তুষ দিলে, বিভিন্ন জিনিস দিলে যেমন আগুন আরো স্ফুলিঙ্গ বেড়ে যায়, জাহান্নামের আগুনের মধ্যে যত পাথর দেওয়া হবে তত জাহান্নামের আগুনের উত্তাপ বেড়ে যায়। আল্লাহ আকবার। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামের কথা শুনে ঘাবড়ায় যাইও না, এই জাহান্নাম আমি তোমার জন্য বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানাইছি কাফেরের জন্য, তোমার জন্য না। জাহান্নাম কি আমাদের জন্য বানাইছেন? কার জন্য? আমি যদি বলি যে না আমি জাহান্নামে যামো, আল্লাহ বলতেছে তোমার জন্য জাহান্নাম বানাই নাই, বানাইছি আমি কাফেরের জন্য। এখন মুমিন যদি জোর করে কয় না আমি জান্নাতে যেতে ভালো লাগে না, আমি জাহান্নামে যামো, তা আল্লাহ কি করবেন? আল্লাহ কিন্তু বলে দিছেন, বান্দা মুমিন তোমার জন্য আমি জাহান্নাম বানাই নাই, জাহান্নামটা বানাইছি আল্লাহ বলেন, মুমিন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে প্রতিযোগিতা শুরু করে দাও। কোন আমল করলে আল্লাহর কাছে ক্ষমা পাইবা, মাগফিরাত পাইবা, সেই আমলের দিকে দৌড়াও, সেই আমলের দিকে প্রতিযোগিতা শুরু করে দাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের সমান প্রস্থওয়ালা জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, বান্দারে তোমার জন্য, তুমি মুমিনের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের জন্য, জাহান্নাম বানাইছেন কাফেরের জন্য। কিন্তু মুমিন অনেক সময় খুশি হয়ে কয় আমি জাহান্নামে যামো, মুমিন জাহান্নামে যেতে চায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকেও জাহান্নামে দিবেন যারা যাইতে চায়। আপনারা কি যাইতে চান? আলহামদুলিল্লাহ, এই ছেলার সরের একজন ভাইও জাহান্নামে যেতে চায় না। আল্লাহ পাক এই গ্রামের একজন ভাই বোনকেও যেন আল্লাহ জাহান্নামে না নেন, সকলে বলি আমিন। এই গ্রামের সকল ভাই বোনকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটি জিনিসের শর্ত দিয়েছেন। কয়টা জিনিস? জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে জিনিস লাগবে কয়টা? তাহলে জিনিস তো বেশি না, নাকি মাত্র দুইটা? আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য জায়গায় দুইটার কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাত, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, ওয়াবাশশির, তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা আমানু, এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটার নাম হলো কি? ইমান। এক নম্বরে যেটা লাগবে কি? ওয়া আমিলুস সলিহাত। দুই নম্বরে যে জিনিসটি লাগবে তার নাম হলো আমলে সলেহ। দুই নম্বরটার নাম কি? তাহলে জান্নাতে যেতে হলে কয়টা জিনিস দরকার? কে সবাই বলে না, জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দরকার? এক নম্বরটার নাম কি? দুই নম্বরটার নাম কি? মাশাআল্লাহ। তো এই গ্রামের মানুষ তো সবাই জান্নাতি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে যে জিনিসটা সেটার নাম আমলে সালে। কোরআনে কারিমের অসংখ্য আয়াত, শত শত আয়াতে দেখবেন এই কথাটা আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। আল্লাহ পাক সূরা ওয়া তিন ওয়া যাইতুনের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এরকম অসংখ্য আয়াত আল্লাহ শুধু এই দুইটা জিনিসের কথা বারবার বলছেন। একটা জিনিসের নাম ঈমান আর একটা জিনিসের নাম আমলে সালে। তবে ঈমানটা হইতে হবে বিশুদ্ধ ঈমান, সহি ঈমান। আমলে সালেটা হইতে হবে আমলে সালে। আমলের সাথে আরেকটা জিনিস লাগানো আছে, ওই সালে শব্দটা লাগানো আছে। ঈমানটা হইতে হবে কি রকম ঈমান? বিশুদ্ধ ঈমান। ঈমানে যদি বেজাল থাকে, ঈমানে যদি রোগ থাকে, ইমানে যদি সমস্যা থাকে, তো ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। ইমানটা হইতে হবে কি রকম? বিশুদ্ধ সহি রোগমুক্ত ইমান। ওই ইমানটা যদি শক্তিশালী রোগমুক্ত বিশুদ্ধ ইমান হয়, ওই ইমান আমাকে আপনাকে জান্নাতে নিবে। কিন্তু ইমান যদি রোগমুক্ত না হয়, ইমান যদি রোগওয়ালা ইমান হয়, ইমানের রোগগুলার মধ্যে সবচেয়ে বড় যে রোগটা সেটার নাম হলো শিরক। সবচেয়ে বড় রোগটার নাম কি? শিরক। শিরকওয়ালা ইমান যদি হয়, শিরকওয়ালা ইমান যদি হয়, ওই ইমান কোনো মানুষকে জান্নাতে নিতে পারবে না। শিরক এমন এক ধরনের রোগ, যেই রোগের কারণে ইমানটা সাথে সাথে মরে যায়। কিছু রোগ আছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে ছয় মাস এক বছর দুই বছর পরে মরে। আবার কিছু রোগ আছে এমন জিনিস যেটা সাথে সাথে মৃত্যু ঘটায়। আপনি এক বোতল বিষ খেয়ে নিলেন, বিষ আছে না, বিষ তিনছেন, এক বোতল বিষ সুন্দর মতে পান করে নিলেন, এই মানুষ কি কয়েকদিন বাঁচবে না সাথে সাথে শেষ? শিরক এমন এক ধরনের রোগ, যেই রোগের কারণে ওই মানুষ সাথে সাথে মৃত্যু ঘটে, সাথে সাথে তার ঈমান মরে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য আয়াতে এই কথা আল্লাহ পাক বারবার বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, বান্দা তুমি যদি আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে যদি তুমি শিরক করো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তোমার ঠিকানা, তোমার আশ্রয়স্থল হলো জাহান্নাম। তাহলে শিরক করলে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে নাকি? কি শিরক করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? শিরক এমন এক রোগ, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনাকেও জানাচ্ছি, আপনার আগে সকল নবীকে এই খবর জানাই দিছি, লাইন আশরাকতা, বান্দা যদি তুমি শিরক করো, একটা শিরকও যদি করো, লায়াবাতান্না আমালুক, তোমার সকল আমল বরবাদ, সকল আমল ধ্বংস হয়ে যাবে। আমল করছেন অনেক, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজও করছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনার ইমানের মধ্যে শিরক মিশ্রিত আছে। আপনার ইমানটা শিরক মুক্ত ইমান নয়, আপনার ইমানটা তাওহীদ ভিত্তিক ইমান নয়। যত আমল করবেন লায়াহবাতান্না আমালুক, সকল আমল বরবাদ, সব আমল বরবাদ। যদি ইমানটা শিরক মুক্ত না হয়। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাকিনি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা যদি ফাহাদ পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু আমি আল্লাহর সাথে এই বান্দা শিরক করে নাই, কখনো জীবনে শিরক করে নাই কিন্তু গুনাহ অনেক অনেক অনেক বস্তায় বস্তায় গুনাহ নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে এসেছে, আল্লাহ পাক বলেন লাকীতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার এই বান্দা যেরকম বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসবে, আমি আল্লাহ ওই রকম বিশাল বিশাল পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে দেখা করব। যেমন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবে তেমন পরিমাণ আল্লাহ মাগফিরাত নিয়ে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা কি? আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার ভাইয়েরা বোনেরা চিন্তা করে দেখুন, এই বাংলার জমিনে আমরা যারা আছি সামান্য কিছু যা আমল করি, আমল যা কিছু আছে, কিন্তু ইমানে গণ্ডগোল আছে। আমাদের সবার ইমানের মধ্যে রোগে ধরে গেছে, ইমানের গণ্ডগোল বেশি, আমলের গণ্ডগোল থেকে ইমানের গণ্ডগোল বেশি। কবরের মধ্যে যে প্রশ্নগুলা হবে, ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন বলেন? কবরের প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, এই গ্রামেও প্রশ্ন পাই গেছেন, এখন তো সব প্রশ্ন আউট হয়, এটাও আউট হয়ে গেছে, আল্লাহ আকবার। দেখা যায় ছরের মানুষ, ছরের ভাই বোনেরা এখানেও দেখা যাচ্ছে একেবারে কবরের প্রশ্ন এখানে আউট হয়ে গেছে, আল্লাহ আকবার। কবরের প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, তিনটা। এক নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা। দুই নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা। তিন নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়ুকা বা মা হাজার রাজুল, দুইটা একই জিনিস। আচ্ছা, তো এই তিনটা প্রশ্নের মধ্যে আমলের কথা না ইমানের কথা? এখানে কিন্তু বলা হয় নাই এই তুমি নামাজ পড়ছো কিনা, এই কথা আছে? তুমি রোজা রাখছিলা কিনা, হজ করছিলা কিনা, জাকাত দিছিলা কিনা, মানুষের হক আদায় করছো কিনা, এগুলো আছে? কিন্তু প্রশ্ন আছে কিসের? তিনটা প্রশ্ন কিন্তু ইমানের, তিনটা প্রশ্ন ইমান। ভালো করে খেয়াল করেন, কবরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা, পরীক্ষা কিন্তু দুইটা, একটা প্রিলিমিনারি আর একটা ফাইনাল। কবরের মধ্যে হবে প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হাশরের ময়দানে, পরীক্ষা কিন্তু দুইটা। প্রিলিমিনারি যদি পাশ করেন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, প্রিলিমিনারিতে যদি ফেল করেন ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে করতে পারবেন না। পাশ ফেল তো পরের কথা, আপনি সেখানে অংশগ্রহণে করতে পারবেন না। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স দুইটা, একটা মাস্টার্স প্রিলি আর একটা মাস্টার্স ফাইনাল। যারা মাস্টার্স প্রিলিতে পাস করে তাদেরকে আমরা মাস্টার্স ফাইনালে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিই, এন্ড প্রিলিতেই যদি ফেল করে তাহলে ফাইনালে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। তাহলে আপনি আমলের হিসাব তো দিবেন ফাইনাল পরীক্ষায়, কিন্তু ইমানের পরীক্ষা দিতে হবে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষা যদি ফেল করেন আপনার আমলের পরীক্ষাই হবে না, পরীক্ষাই দিতে পারবেন না। হাশরের ময়দানের প্রথম পরীক্ষা কি বলেন তো দেখি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব শুরু হবে সেই আমলটার নাম হলো সলাত, সেই আমলটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, তাহলে আমল সলাতের হিসাব শুরু হবে কিয়ামতের ময়দানে। কবর থেকে কিয়ামতের ময়দান হাজার হাজার হাজার হাজার বছর বারজাখি জীবনের হায়াত, এখানে কিন্তু ফাইনাল পরীক্ষা নাই, প্রিলিমিনারি হয়ে শেষ। কিন্তু প্রিলিমিনারির যে তিনটা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, তাহলে একটা কত করে? একটা কোশ্চেন কত করে? মাশাআল্লাহ, অঙ্ক ভালো জানে আমাদের ভাইয়েরা, একটা 33 এর থেকে একটু বেশি। তাহলে এক একটা প্রশ্নের এত গুরুত্ব ইমানের প্রশ্নগুলো, দুনিয়ার পরীক্ষাগুলোর মধ্যে অপশন থাকে, পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে, বলা হয় যে কোনো তিনটির উত্তর দাও। কিন্তু কবরের প্রিলিমিনারি পরীক্ষাটা এত জটিল, তিনটা প্রশ্ন তিনটার আনসার লাগবে, কোনো অপশন নাই, চারটা বা পাঁচটা দেওয়া নাই, দেওয়াই আছে কয়টা? তিনটা। উত্তরও দিতে হবে কয়টা? দুনিয়ার পরীক্ষায় তিনটার মধ্যে দুইটার আনসার করেও পাস করার সম্ভাবনা থাকে, কিন্তু কবরের পরীক্ষায় তিনটার মধ্যে দুইটায় পাস করলে পাস করার কোনো সম্ভাবনা নাই, তিনটাই সেপারেট সেপারেট আলাদা আলাদা পাস করা লাগবে। কিন্তু তিনটা কোশ্চেন, তিনটা প্রশ্ন ইমানের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলার জমিনে আমল নিয়ে মারামারি হয়, আমল নিয়ে ঝগড়া হয়, ইমান নিয়ে কোথাও মারামারি হয় না, ইমান নিয়ে ঝগড়া হয় না। আমল নিয়ে দেখা যায় মারামারি, গালাগালি, ফেতনা ফাসাদ, ঝগড়া ঝাটি শুরু, কিন্তু ইমানের খবরে নাই। ইমানের যে কি অবস্থা, ইমানের যে হালত কি, ইমান যে কোথায় আছে, সে ইমানের খবরে নাই। ইমানবিহীন আমল, ইমানবিহীন আমল নিয়ে ব্যস্ত, অথচ ইমানের মধ্যে শিরিক, নেফাক, কুফর, জাইক, শাক, ইমানের যত বড় বড় রোগ আছে সব রোগ ঢুকে আছে। এবং ইমানের অবস্থা এমন হয়েছে শেষ পর্যন্ত ইমান প্যারালাইজড হয়ে শুয়ে গেছে, আর দাঁড়াইতেই পারে না। এমন ভাবে ইমান শুয়ে গেছে, ফজরের আজান হয়ে যায়, ইমান আর উঠার ক্ষমতা নাই, ইমান আর বিছনা থেকে সোজাই হইতে পারে না। বিছনায় যে শুইছে ইমান, এমন প্যারালাইজড ইমান যে ইমান শোয়া থেকে উঠতে পারে না। তো যে ইমান আপনাকে শোয়া থেকে, ঘুমের থেকে তুলে মসজিদ পর্যন্ত আনতে পারে না, আমার ভাইয়েরা বোনেরা জেনে রাখুন, ওই ইমান কোনোদিন আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আপনি নিশ্চিত ধরে নেন, আপনার ইমান এত বেশি রোগে আক্রান্ত, এখন আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, শুয়ে গেছে। ইমান এখন এমন অবস্থায় আছে যে একেবারে শোয়া, আর দাঁড়াইতেই পারে না। ইমান নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, ইমানের কোনো লেখাপড়া নাই, ইমানের কোনো গবেষণা নাই, সব কি নিয়ে? ইমান হলো মাথা, আমল হলো শরীরের অন্যান্য পার্টস, অন্যান্য অংশ। কোন লোকের শরীরে সব ঠিক আছে, মাথাটা ঠিক নাই, মাথা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, কিন্তু শরীর খুব সুস্থ। এরকম রাস্তাঘাটে তাকাইলে দেখবেন অনেক ভাই দেখা যায়, আল্লাহ আল্লাহ তাদেরকে কি সুন্দর শরীর বানাইছেন, হাতও আছে, পাও আছে, সব আছে আমার আপনার মতো, মাথাটাও আছে, কিন্তু মাথার ভিতরে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটু উল্টা পাল্টা করে দিছেন, দেখেন মানুষটার কি অবস্থা। ইমান হলো মানুষের মাথা, ইমান হলো মানুষের ব্রেন, ইমান হলো মানুষের মগজ, ইমান হলো রাস, ইমান হলো কেন্দ্রবিন্দু, সেন্টার, আর বাকি আমল হলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যা নজর দিই, আমাদের সেন্টারের প্রতি, ইমানের প্রতি, মাথার প্রতি ওই নজর দিই না। মাথা থাকে উপরের দিকে আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকে নিচের দিকে। কিন্তু যদি এটারে উল্টাই দেন, যদি পাটা উপরের দিকে দেন, মাথাটা নিচের দিকে দেন, মানুষ এটা বাঁচবে নাকি? আমাদের ইমান চলে গেছে নিচের দিকে, আমল চলে গেছে উপরের দিকে, এই জন্য আমাদের ইমানও নাই, আমলও নাই, সব শেষ। কথাটা বুঝতে পারছেন? ইমান থাকার কথা উপরের দিকে, কিন্তু ইমান চলে গেছে নিচের দিকে, আমল চলে গেছে উপরের দিকে। আজকে মসজিদে মসজিদে অনেক জায়গায় দেখা যায় আমল নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হয়, কিন্তু ইমান নিয়ে, শেরেক নিয়ে, তাওহীদ নিয়ে তর্ক বিতর্ক হইতে কোনো মসজিদে দেখি না। অথচ আমলের থেকে বেশি বেশি, হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ হইল ইমান। আচ্ছা, এবার একটু ইমানের পরীক্ষা নিয়ে নিই আপনাদের থেকে, বলেন তো দেখি ইমানের উসুল কয়টি? ইমানের উসুল বলেন, উসুল নাম শুনছেন? ইমানের উসুল, ইমানের উসুল তিনটি, ইমানের উসুল হইল তিনটি। আজকে বিস্তারিত আলোচনার সুযোগ নাই, ইনশাআল্লাহ আরেকবার আসলে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমানের উসুল হইল তিনটি, ইমানের উসুল কয়টি? আচ্ছা, এরপরে বলেন ইমানের আরকান আহকাম কয়টি, নামাজের আরকান আহকাম কয়টি? কি এদিকের মুরব্বীরা মনে জানে না, নামাজের আরকান আহকাম কয়টি, বাইরে কয়টা ভিতরে কয়টা? মাশাআল্লাহ, বাইরে সাত ফরজ, ভিতরে ছয় ফরজ। নামাজের ১৩টি আরকান আহকাম আলহামদুলিল্লাহ এই দেশের অনেক মুসলমান জানে, অনেক ভাই বোন জানে। নামাজের ফরজ বাহিরে এতটা, ভিতরে এতটা। ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ ৪টি আলহামদুলিল্লাহ। ইমানের ফরজ কয়টি আবার বলেন? ইমানের উসুল ৩টি, কিন্তু আরকান আহকাম কয়টি? আরকান আহকাম হলো ৯+৬, ৯ আর ৬ কত? ১৫টি। ৯টি আহকাম আর ৬টি আরকান, ১৫টি আরকান আহকাম। এরপরে বলেন ওযু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? জি, এবার দেখি কোনো আওয়াজ আসে না, একজন দুইজন ভাই সামনে দিয়ে বলতে পারেন যে ইমান ভঙ্গের কারণ ১০টি। তাহলে আপনার প্রথমে কি ওযু ভঙ্গের কারণ শিখা দরকার নাকি আপনার ইমান ভঙ্গের কারণ শিখা দরকার? ওযু যদি একবার চলে যায় আবার আপনি ওযু করতে পারেন, নামাজ যদি একবার ভেঙে যায় আবার আপনি নামাজ পড়ে নিতে পারেন। কিন্তু ভাইয়েরা, ইমান যদি ভেঙে যায়, ওই ভাঙ্গা ইমান নিয়ে যদি কবরে যান, আরেকবার নতুন করে ইমান আনার আর ইমান গঠন করার সুযোগ নাই। আজকে আমাদের মধ্যে নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা ওইটাও দরকার আছে, কিন্তু আমলের যত বেশি গুরুত্ব ইমানের গুরুত্ব আমাদের কাছে ততটুকু নাই। দেখা যায় ইমানে নাই কিন্তু নামাজ নিয়ে দৌড়াদৌড়ি, নামাজের মধ্যে হাত কোথায় বানবে এটা নিয়ে মারামারি, অথচ ইমানে নাই, ইমানে নাই। তো ইমান না থাকলে আপনার নামাজ হাত এখানে বানলে লাভ কি, এখানে বানলে লাভ কি, হাত ছেড়ে দিলে লাভ কি, ধরলে লাভ কি? ইমান না হইলে আপনার নামাজ কবুল হবে? তা আগে ঠিক করতে হবে কি, আগে দরকার ইমান। ইমান তো শিরক মিশ্রিত কিনা, ইমানের মধ্যে শিরক ঢুকে আছে কিনা, শিরক মুক্ত ইমান কিনা, তাওহীদি ইমান কিনা। ইমানটা হইতে হবে তাওহীদের ভিত্তিতে ইমান, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে ইমান। যা বলেন তো দেখি তাওহীদ কত প্রকার? তাওহীদ তিন প্রকার, তাওহীদ হলো তিন প্রকার, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তিন প্রকারের তাওহীদ। অথচ এগুলার তালিম নাই, আজকে মসজিদে মসজিদে এলাকায় এলাকায় এগুলোর তালিম দরকার, তাওহীদের তালিম। তাওহীদের তালিম না থাকার কারণে শিরক আজকে শক্তিশালী, শিরকের খুব মাথা উঁচু, শিরকে ভরপুর হয়ে আছে সমাজ, তাওহীদের শিক্ষা না থাকার কারণে। আমার ভাইয়েরা বোনেরা অসংখ্য শিরক করেও মনে করেন যে এটা ইবাদত। অসংখ্য ভাই বোনকে দেখা যায় কবরের সামনে গিয়ে সেজদা দিচ্ছে আর মনে করতেছে ইবাদত করতেছে, আছে না? কবরের সামনে সেজদা দিচ্ছে, কবরওয়ালাকে সেজদা দিচ্ছে, আবার মনে করতেছে তার ইমানও আছে। কারণটা কি? কারণ হলো ওই ভাই ওই বোন জানে না ইমান যে ভাঙ্গি যায়, মনে করছে ইমান এমন এক জিনিস যেটা একবার ঢুকলে এটার প্রতি যত জুলুম যত নির্যাতন যত মারি এটা আর কোনোদিন বের হবে না। মনে করছে একবার ইমান যে ঢুকছে এটা আর কোনোদিন বের হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইমান যে ১০টা কারণে ভেঙে যায়, ওই ১০টা কারণের একটা কারণও আল্লাহর ওই বান্দা জানে না। আল্লাহ ছাড়া অন্য কোন বান্দাকে কোন মাখলুককে সেজদা করলে সাথে সাথে ইমান চলে যায়, এই ইমান ভঙ্গের কারণ ওই আল্লাহর বান্দা জানে না। আল্লাহর বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানে তাহলে সারা রাত আল্লাহর বান্দা ঘুমায় থাকি, সকালে উঠে তার আর ওযু করা লাগবে না। সারা রাত ঘুমাইছে, সকালে উঠে সে ওযু করবে কেন? ওযু করার তো দরকার নেই, ওযু এসার সময় করছে না, এশার নামাজে ওযু করছে না, তো ফজরে আবার লাগবে কেন? কারণ সে তো ওযু ভঙ্গের কারণ জানে না, ঘুমাইলে যে ওযু ভাঙে এটা তো সে জানে না। সারাদিন প্রস্রাব করবে অসংখ্যবার, তার ওযু ভাঙবে না, পায়খানা করবে অসংখ্যবার, তার ওযু ভাঙবে না, যদি সে অজু ভঙ্গের কারণ না জানে, ইমান ভঙ্গের কারণ না জানার কারণে আল্লাহর বান্দা অসংখ্য শেরেক করে কিন্তু ইমান ভাঙ্গে না, ইমান ঠিক আছে। বলে যে ভাই নামাজ না পড়লে কি হইব, আমার ইমান তোমার থেকে আরো শক্ত আরো মজবুত। আরে নামাজ পড়ি কি হয়েছে, তোমার ইমানের থেকে আমার ইমান অনেক শক্ত, নামাজ না পড়লে কি হইব, তুমি কি মনে করছো আমার ইমান দুর্বল? নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান তোমার থেকে আরো শক্ত। কারণ আল্লাহর এই বান্দা জানে না ইমান যে চলে যায়, ইমান যে ভাঙ্গি যায়, কত আগে তার থেকে ইমান চলে গেছে, কিন্তু হে মনে করতেছে ইমান এখনো মজবুত, ইমান এখনো শক্ত। এই জন্য ইমানই লেখাপড়া করতে হবে, ইমান শিখতে হবে। হাতে হাতে তাবিজ তোমার লই লই ঘুরে, গলার মধ্যে তাবিজ তোমার নিয়ে ঘুরে, আবার মনে করে আমার ইমান খুব শক্ত, আমার ইমান খুব মজবুত, তামিমা লাগায় রেখেছে। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে লোক তামিমা ব্যবহার করে সে আল্লাহর সাথে শিরক করে, কিন্তু সে তো শিরক বুঝে না। গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায় বলে ভাই আমার হাতটা একটু দেখেন, আমার হাতের মধ্যে আগামীতে কি কি বিপদ আছে, কি কি ভাগ্য আছে, কি কি আছে দেখেন। গণকের কাছে যায় ভাই আমার রাশিটা একটু দেখেন, আমার তুলা রাশির সামনের মাসে কি খবর, তুলা রাশির আগামী বছর কি খবর, বৃশ্চিক রাশির আগামী মাসে কি হবে, মেষ রাশির আগামী বছর কি হবে একটু দেখেন। দেখার পরেও তার ইমান কিন্তু ঠিক আছে, সে মনে করতেছে আমার ইমান আছে। আল্লাহ রাসূল বলছেন গণকের কাছে কেউ যদি গিয়ে হাত দেখায়, কেউ যদি গিয়ে গণকের কাছে রাশি গণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের প্রতি যে শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়তের প্রতি সে কুফরি করলো, তার ঈমান চলে গেল। আমাদের দেশে অসংখ্য ভাই বোন দরবারে গিয়ে মাজারে গিয়ে বলে বাবা আমার সন্তান দাও, আমার ছেলে দরকার, বাবা আমি মুসিবতে আছি, আমার এটা দরকার, আমার এটা দাও, আমাকে এটা দাও, এটা দাও, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখিও, আমি একটা নতুন অমুক বিয়ে করতে যাচ্ছি, আমার পরিবারটা একটু দেখে রাখিও। মাজারে গিয়ে দরবারে গিয়ে ওলিয়া উলিয়ার কাছে বিভিন্ন কিছু সাহায্য চায়, অনেক কিছু কামনা করে, তারপরেও কিন্তু তার ইমান ঠিক আছে, তার ইমান ঠিক আছে, কারণ সে তো ইমান ভঙ্গের কারণ জানে না। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মাখলুকের কাছে কোনো কিছু কামনা করলে সাথে সাথে ইমান চলে যায়। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা ইবাদত করবি শুধু আমার, যা কিছু দরকার তা শুধু চাইবি আমার কাছে। তোর যা দরকার, একটা সুই দরকার, একটা সুতা দরকার, একটা ফিতা দরকার, একটা জুতা দরকার, একটা স্যান্ডেল দরকার, সেটাও আমি আল্লাহর কাছে চাইবি। আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহর কিছু বান্দা বান্দি বলে কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে বলে না কিছু মানুষ, এই কথা যদি কেউ বলে সাথে সাথে তার ইমান ভেঙে যায়। কারণ দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু দিতে পারে না, কেউ ফিরে না খালি হাতে, গেলে শুধু আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকেই কেউ খালি হাতে ফিরে না। আর সকল দরবার থেকে খালি হাতে খালি পকেটে ফিরতে হয়, হাতও খালি হয় পকেটও খালি হয়, কিন্তু আল্লাহর দরবারে গেলে হাতও পরিপূর্ণ হয়, পকেটও পরিপূর্ণ হয়, সব পরিপূর্ণ হয়। এই জন্য আল্লাহ পাক বারবার শিক্ষা দিয়েছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের মধ্যে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন প্রত্যেক রাকাতে বান্দা এই সূরা পড়তেই হবে। আল্লাহর হাবিব বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, বান্দা কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও, কিছু সাহায্য চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না? আল্লাহ ছাড়া আর কোনো খাজা আছে নাকি? খাজা বুঝেন, খাজা, খাজা অর্থ কি বলেন তো দেখি। খাজা হলো ফার্সি শব্দ, খাজার আরবি হলো মুতি, আরবিতে হলো মুতি, মুতি মানে দাতা, বাংলায় হলো দাতা, আরবিতে হলো মুতি, আর ফার্সিতে হইল খাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু মুতি আনা কাসেমুন, আল্লাহ হলেন দাতা, আল্লাহ হলেন মুতি, আমি হইলাম বন্টনকারী। ওয়াল্লাহু মুতি, প্রত্যেক ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করতেন কতগুলো, সেই জিকিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো খাজা নাই, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আপনি যদি দুনিয়ার কাউকে কিছু দিবেন না এই সিদ্ধান্ত নেন, দুনিয়ার কোনো খাজা নাই যে তারে দিতে পারে, আল্লাহ হলেন খাজা, একমাত্র খাজা আল্লাহ সুবহানাহু তাআলা। অথচ জমিনে দেখি আমরা অনেকের নামের আগে কি লেখা আছে, অথচ খাজার কাছে চাচ্ছে, খাজার কাছে কামনা করতেছে, খাজার কাছে দোয়া করে, আবার ইমানও আছে। কারণ হলো ইমান বঙ্গের কারণ জানে না আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা, এরকম আমাদের সমাজে গাউসুল আজম আছে, গাউসুল আজম, গাউসুল আজম শুনছেন, গাউসুল আজম অর্থ কি, বড় উদ্ধারকারী, গাউস মানে পরিত্রাণকারী, উদ্ধারকারী। আবার শুধু গাউস না, গাউসুল আজম, গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হলেন একমাত্র গাউসুল আজম, মানুষকে বাঁচানোর মালিক, পরিত্রাণ দেওয়ার মালিক, নাজাত দেওয়ার মালিক একমাত্র কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া অন্য কাউকে গাউস মনে করলে ইমান চলে যাবে, কিন্তু দেখা যায় অনেককে গাউস ডাকতেছে তাও তার ইমান আছে। আমাদের বর্তমানে অনেক যুবক ভাইদের হাতের মধ্যে কতগুলো লাল লাল সুতা দেখি, আপনারা দেখছেন কিনা জানি না, কতগুলো সুতা দে, কতগুলো ছুরি লাগায়। বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা মহিলাদের ছুরি পড়তে বেশি পছন্দ করে, মহিলাদের কানের দুল লাগাইতে বেশি পছন্দ করে, লাল রঙের সুতা বাঁধি রাখে। জিজ্ঞাসা করলাম, ভাই এই লাল রঙের সুতা কেন বাঁধছেন, বলে যে ভাই এক দরবারে গিয়েছিলাম, ওই দরবারের হুজুর আমাকে এই লাল সুতা বেঁধে দিছেন, বলছে যে তোমাকে আর কোনো বিপদ আপদ কোনো কিছু গ্রাস করবে না, এই লাল সুতা তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে। এই হুজুরের এবং ওই লোকের দুইজনের ইমান আছে কি নাই, অথচ যেই হুজুর লাল সুতা দিছে ওই হুজুরের আমাদের দেশের লোকেরা আল্লাহর ওলিও মনে করে, কি বলেন, যে লাল সুতা দিছে তারাই দেশের মানুষ ওলিও মনে করে, অথচ সে কত বড় মুশরিক, সে শিরক তো করতেছে করতেছে অন্য মানুষের মধ্যে, শিরকের বিস্তার করতেছে, শিরকের বীজ বপন করতেছে, শিরকের দাওয়াত দিচ্ছে, শিরক ছড়াচ্ছে, তারে আবার আল্লাহর ওলিও মনে করে। এগুলার কারণ কি, আমরা ইমান বঙ্গের কারণ বুঝি নাই, ইমানই লেখাপড়া করি না, ইমান বুঝি না। আমার ভাইয়েরা, কথা আর লম্বা করব না, তাহলে কবরে যাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জিনিস লাগবে কয়টা, এক নম্বরে কি, ইমানটা হইতে হবে রোগমুক্ত, ইমানটা হইতে হবে বিশুদ্ধ, ইমানটা হইতে হবে সহি, ইমানটা হইতে হবে শিরক মুক্ত ইমান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত ইমান নসিব করুন, সকলে বলে আমিন। দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা কি, আমল নিয়ে যাইতে হবে, তবে আমলের সাথে আল্লাহ পাক আরেকটা শব্দ লাগাই দিছেন, আমলের সাথে কি লাগাইছেন, আরেকটা শব্দ আছে, ওই শব্দটা হলো সালেহ। আল্লাহ শুধু আমলের কথা বলেন, মানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুধু আমল নিয়ে গেলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, ওই আমলটা হইতে হবে আমলে সালেহ। আল্লাহ পাক বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, বান্দা তুমি যদি জাররা পরিমাণ ভালো আমল নিয়ে আসো সেটাও কিয়ামতের দিন দেখবা, আবার যদি জাররা পরিমাণ খারাপ আমল নিয়ে আসো সেটাও তুমি কিয়ামতের দিন দেখবা। তাহলে বোঝা যায় আমল দুই রকম, এক আমল হলো খাইরান আর এক আমল হলো শাররান, দুই আমলের কথা আল্লাহ বলছেন না, একটা বলছেন মাই ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা, আরেকটা বলছেন সাররাইয়ারা। তাহলে আমল দুই রকম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাররাইয়ারা যে আমলটা, এই আমলটা কবুলযোগ্য না, যেই আমলটা খাইরান সেই আমলটাই আল্লাহর কাছে কবুলযোগ্য। আর সলে মানি হলো কবুলযোগ্য, সলে মানে সলাহিয়ত, সলাহিয়ত মানে যার যোগ্যতা আছে, অর্থাৎ যেই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য এটাকে বলে আমলে সলে। আর যেই আমলটা কবুল হওয়ার যোগ্য না ওইটা হলো আমলে গাইরে সলে, আমলে সু। কোরআনে কারিমে দুইটা আমলের কথাই আছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে যে আমলটা লাগবে সেটার নাম হলো আমলে সালেহ। এবার আসেন, আমলটা সালেহ হয় কেমনে, আমলটা আল্লাহ কবুল করবেন কিভাবে, কোন কোন শর্ত থাকলে ওই আমলটা আমলে সালেহ হয়, কি কি না থাকলে ওইটা আমলে সালেহ হয় না। বোঝা যায় সকল আমল আল্লাহর কাছে কবুল হয় না, কিছু আমল কবুল হয় কিছু আমল কবুল হয় না। তিনটা শর্ত থাকলে আমল কবুল হয়, আমলে সলে হয়। এই তিনটা শর্তের একটা শর্ত না থাকলে ওই আমল আল্লাহর কাছে আমলে সলে হয় না। শর্ত কয়টা? তিনটা। শর্ত কয়টা? এক নম্বর শর্তের নাম মনে রাখবেন এখলাস। এক নম্বর শর্ত কি? এখলাস। দুই নম্বর শর্তের নাম হলো মুতাবাতুস সুন্নাহ। দুই নম্বর শর্তের নাম মোতাবাতুস সুন্নাহ। তিন নম্বর শর্তের নাম কাসবুল হালাল। তিন নম্বর শর্তের নাম কি? কাসবুল হালাল। এই তিনটা শর্তের একটা শর্ত যদি অনুপস্থিত ওই আমল আমলে সলে হবে না, কবুলযোগ্য আমল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমল কবুল হবে না। তাহলে এক নম্বর যে আমলটা সেটার নাম হলো, এক নম্বর শর্ত যেটা সেটা হলো কি? এখলাস। এখলাসটা কি? এখলাস হলো ওই আমলটা, ওই ইবাদতটা করতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। এর মধ্যে আর কোন রকমের দ্বিতীয় কোন নিয়ত থাকা যাবে না। আমরা বাঙালি যারা বিশেষ করে তাদের একটা বড় অভ্যাস আছে, আমরা এক কাজে তিন চারটা কাজ করে ফেলতে চাই। মানে একবার যখন এই এলাকায় আসছি, সোনারগাঁও আসছি, তো কাজ একটা নিয়ে আসি না, আমরা কি কি করি, তিন চারটা কাজ নিয়ে আসি। যে একসাথে ওই জায়গায় যখন গেছি সব কাজ সারি একসাথে চলে আসব। এই একসাথে তিন চারটা উদ্দেশ্য নিয়ে কাজ করা এটা হলো এখলাসের বিপরীত। আর একসাথে একটা কাজ করা এটার নাম হলো এখলাস। দেখা যায় রমাদান মাস আসলো, ঢাকা শহরের একজন বড় ব্যবসায়ী ভাই চিন্তা করতে লাগলেন, রমাদান মাস তো এসে যাচ্ছে, সুতরাং আমার এখন বড় একটা করণীয় হলো যাকাত দিতে হবে। আল্লাহ পাক কোটি কোটি টাকা দিয়েছেন, এই টাকার তো যাকাত দেওয়া দরকার। সুতরাং যাকাত দেওয়ার জন্য কয়েক ট্রাক শাড়ি কিনলেন, লুঙ্গি কিনলেন, জামা কিনলেন, অনেক কিছু কিনলেন। কিনে গ্রামের উদ্দেশ্যে রওনা দিছেন যাকাত দিবেন। সাথে সাথে ওই ভাই এই নিয়ত করে নিলেন, শুধু যাকাত দিলে কি হবে নাকি, যাকাতের সাথে আরো কয়েকটা কাজ করে নিতে হবে। আমার যেহেতু এত হাজার শাড়ি, এত হাজার লুঙ্গি, এত কাপড় আমি বিতরণ করতেছি, সুতরাং আগামী নির্বাচন আসতেছে কয়েকদিন পরে, এখানে আমার চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, মেম্বার প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, এমপি প্রার্থী হওয়ার আমার সম্ভাবনা আছে, একসাথে যাকাতের শাড়ি লুঙ্গিগুলো বিতরণ হয়ে যাবে, সাথে সাথে আমার কয়েক হাজার বোটও কিনা হয়ে যাবে। শাড়ি লুঙ্গিও দিলাম, পাশাপাশি ওই মানুষটার কাছে একটা বোটও চেয়ে নিলাম, একসাথে দেখেন একসাথে দুই কাজ, যাকাতও দেওয়া হলো আমার বোটও কিনা হইলো, দুইটাই হয়ে গেছে, হয় নাই? আমাদের নোয়াখালীর ভাষায় বলে, কয় এক কামে দুই কাম, দান গাড়ে ছয় আম। এটা বুঝছেন? এই কথাটা বুঝতে পারছেন? এক কামে দুই কাম, দান গাড়ে ছয় আম, মানে আমের সিজন যখন দানের সিজনও তখন। এখন দান নেওয়া নিয়ে, দানের ফসল নিয়ে, দান মাড়াই নিয়ে, দান শুকানো নিয়ে এত ব্যস্ত যে একসাথে দুই কাজ, যে একবার যে বসে আম খাইব এই সময় পাইতেছে না। তা একসাথে ধানও কাটতেছে, ধানও নিতেছে, ফা দিয়ে ধানের কাজ করতেছে, হাত দিয়ে আম খাইতেছে, বাস সময় বাঁচানো যাবে। একসাথে আমও খাওয়া হচ্ছে আবার ধানও কাটা হচ্ছে, এক কামে দুই কাম। এই এক কামে যদি দুই কাম হয়ে যায় সেখানে ওই ইবাদতের মধ্যে আর ইখলাস থাকে না। ওই আল্লাহর বান্দা যদি কোটি কোটি টাকাও যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকার যাকাত কবুল করবেন না, এক টাকার যাকাত আল্লাহ কবুল করবেন না। কারণ ওই লোক যাকাতটা শুধু আল্লাহর জন্য দেয় নাই, যাকাতটা দেওয়ার সময় তার ভিতরে আরেকটা নিয়ত লুকায়িত ছিল। দেখবেন এরকম অনেক সময় আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার সময়, সদাকা করার সময় মানুষের মনে আরেকটা নিয়ত থাকে, বলে যে এর এখন দি, কারণ বিপদে আপদে পাওয়া যায়, সামনে যে কোনো সময় ডাক দিলে পাওয়া যাবে, তার যে কোনো সময় একটা কাজ করানো যাবে, এই রকম একটা উদ্দেশ্য ভিতরে লুকায়িত রেখে যখন যাকাত দেওয়া হয় এটার মধ্যে আর ইখলাস থাকে না। এজন্য আল্লাহ পাক ইবাদত কবুল করার জন্য প্রথম শর্ত দিয়েছেন ইখলাস। সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা যত ইবাদত করবা ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে, ইখলাস যদি না থাকে ওই আমল ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। ইখলাস থাকতে হবে, ইখলাস ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। প্রতিদিন নামাজ পড়ে না, শুক্রবার বাড়িতে বসে আছে, চিন্তা করে আজকে একটা শুক্রবার দিন, প্রত্যেকটা মানুষ মসজিদের দিকে যাচ্ছে, আমি যদি আজকে শুক্রবারে একটু মসজিদের দিকে না যাই সবাই বলবে দেখো এই বেড়া প্রতিদিন তো মসজিদে আসে না, আসে না, আজকে একটা শুক্রবার দিন, আজকে শুক্রবারেও আসে নাই। আবার কদিন পরে মসজিদ কমিটি গঠন হবে, ওই মসজিদ কমিটিতে যদি আমি শুক্রবারেও মসজিদে না যাই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার সম্ভাবনাও নাই, সবাই বলবে ওই বেটারে কমিটিতে রাখিও না, ওই বেটা শুক্রবারেও মসজিদে আসে না। এজন্য বাধ্য হয়ে সপ্তাহের বাকি 6 দিন মসজিদে দেখা যায় না, শুক্রবারে পিছনের কাতার থেকে মানুষকে টপকায় টপকায় সামনের দিকে চলে আসে। এরকম মুসল্লি কি আপনাদের দেশে আছে? আসে সবাই শেষে, কিন্তু চলে যায় কোথায়? সামনের দিকে। কারণ কি? এখানে কয়েকটা কারণ লুকায়িত আছে। এক নম্বর কারণ হলো সবার আগে যাই, যদি চুপচাপ বসে থাকি সবাই তো আমারে দেখবে না, এজন্য যাইতে হবে শেষে। কিন্তু আমি যখন টপকায় টপকায় সামনের দিকে যাব, চারিদিক থেকে মানুষ তাকায় তাকায় দেখবে ও মুখ সাহেব আসছে, ও মুখ সাহেব আসছে, সবাই কিন্তু আমার দিকে তাকাবে, এজন্য টপকায় টপকায় সামনের দিকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের ফজিলত লাভ করার জন্য বলছেন, লাম ইয়াফরুক বাইনা ইসনাইন। আমার উম্মত শুক্রবারের জুমার ফজিলত যদি লাভ করতে হয়, আমার দুইজন উম্মতের মাঝে, আল্লাহর দুইজন বান্দার মাঝে ফারাক সৃষ্টি করে সামনের দিকে যাওয়া যাবে না। কোন ব্যক্তি যদি দুইজনকে আলাদা করে সামনের দিকে যায়, তার জুমার দিনের সকল ফজিলত বরবাদ। তাহলে ওই আল্লাহর বান্দা জুমায় আসছে, নামাজ পড়তে আসছে কি ইখলাসের সাথে আসছে না অন্য উদ্দেশ্য নিয়ে আসছে? আল্লাহর কিছু বান্দা আছে প্রতিদিন নামাজ পড়ে না, আজকে মেয়ের জামাই বাড়ি থেকে মেয়ের শ্বশুর আসছে, বিয়াই আসছে, বিয়াই গেছে মসজিদে নামাজ পড়ার জন্য, আল্লাহর বান্দা ঘরে বসে আছে, আল্লাহর বান্দা কয় যদি আজকেও যদি নামাজ পড়তে না যাই, ভিতর থেকে বেআইন আসি বলে এই তুমি যে বসে আছো আজকেও মসজিদে যাও না, বেআই সাহেব গ্রামের বাড়িতে যাই, কব কি মানুষের মাইয়া বিয়া করাইলাম শুক্রবারেও নামাজ পড়ে না। বাধ্য হয়ে আল্লাহর বান্দা মসজিদে গেছে বেআইর সাথে, এই আল্লাহর বান্দা কি আল্লাহর সন্তুষ্টির জন্য গেছে নাকি বেআইরে দেখানোর জন্য গেছে? এরকম একটা দুইটা দৃষ্টান্ত দিলাম, হাজার হাজার দৃষ্টান্ত পাইবেন। দেখবেন এরকম একটা ইবাদত করে পাশাপাশি আরো দুই তিনটা মতলব রাখে, আরো দুই তিনটা উদ্দেশ্য আছে। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ইবাদত কবুল হইতে হলে এক নম্বর শর্ত হলো ইখলাস। ইখলাস যদি না থাকে, শুধু আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। দুই নম্বর শর্ত যেটি, সেটি হলো মুতাবাতুস সুন্নাহ। যে কোনো ইবাদত, যে কোনো আমল কবুল হইতে হলে ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন হুবহু যদি ওইভাবে না হয় ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন। সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার উম্মতরা আমি রাসূল যেমনে নামাজ পড়ি তেমনি নামাজ পড়ো। শুধু ইমানের ব্যাপারে রাসূল বলেন নাই আমি যেমন ইমান আনছি তোমরা তেমন ইমান আনো, এই কথা বলেন নাই। কারণ কি? নবী সাল্লামের ইমান হয়ে গেছে একেবারে আলমুল ইয়াকিন, আমাদের ইমান ওই পর্যায়ে যাওয়া সম্ভব না। নবী সাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, নবী সাল্লামকে সিদরাতুল মুনতাহা দেখাইছেন, ফেরেশতা দেখাইছেন, জিব্রাইল দেখাইছেন, অসংখ্য আয়াতে কোবরা আল্লাহ দেখাইছেন যেগুলো আমরা জীবনেও কোনোদিন দেখব না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও, ও আমার বান্দারা তোমাদের ইমানটা হবে সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান। যদি সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান হয় তাহলে বুঝবা ফাকাদিহি তাদাও, তুমি হেদায়েতের উপরে আছো। সুবহানাল্লাহ, ইমানটা হবে সাহাবায়ে কেরামের মতো কিন্তু আমলগুলা হবে ইবাদত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, নামাজ হবে কার মত? কি সবাই মনে রাসূলের মতো পড়ার দরকার নাই নাকি? নামাজ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত। আল্লাহর জিকির হবে কার মত? জিকির ইচ্ছা মতো করা যাবে? জিকির আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। এই জিকির কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন নাকি? আল্লাহ রাসূল জিকির করছেন তা আল্লাহ রাসূল যতগুলো জিকির করেছেন ওই জিকিরের মধ্যে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম বাঙ্গি বাঙ্গি কালেমার অর্ধেক বাঙ্গি বাঙ্গি জিকির করছেন এরকম কোন দলিল সহি হাদিসে তো আসে নাই, জাল হাদিসেও আসে নাই। তাহলে আমি আপনি যদি সারা দিন এরকম জিকির করি, যে জিকির আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা যত বড় বড় বুজুর্গ করুক না কেন ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাসূল করছেন কিনা আপনি আগে সেটা দেখতে হবে। অমুক বুজুর্গ করছেন, অমুক আউলিয়া করছেন, অমুকে করছেন, অমুকে করছেন, এটা দলিল না। দলিল কি ইবাদতের? নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা, সাহাবায়ে কেরাম দল বেঁধে জিকির করছেন কিনা, সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ এরকম একটা শব্দের জিকির করছেন কিনা, নাকি সাহাবায়ে কেরাম জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম পরিপূর্ণ তাওহীদি বাক্যের জিকির সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম জিকির করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিকির করতেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের জিকির। সুতরাং জিকির হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, দরুদ হবে কার পদ্ধতিতে? দরুদও একটা বড় ইবাদত, এজন্য দরুদ নিজে নিজে বানানো যাবে না, দরুদ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ শিখাইছেন, সাহাবায়ে কেরাম যে দরুদ পড়ছেন ওইটাই আল্লাহর কাছে কবুলযোগ্য আমলে সওয়ালে দরুদ। নিজে নিজে দরুদ বানাইলে নবীর মহব্বতে মহব্বত প্রকাশ করা যাবে, না তে রাসূল বানানো যাবে, কিন্তু সেটা দরুদের ইবাদত আদায় হবে না। ইবাদত বানানোর অধিকার আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দেন নাই। ইবাদত হবে আল্লাহ সুবহান ও তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি এত্তেবা করো, আমি রাসূলের আমি রাসূলের সুন্নতের এত্তেবা করো। তাহলে ইবাদত কবুলের শর্ত কি? সুন্নত। দুই নম্বর শর্ত সুন্নত অনুযায়ী হইতে হবে, সুন্নতের বিপরীত পদ্ধতির নাম বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এমন কোন আমল করে যে আমল আমি রাসূল করি নাই, আমার সাহাবীরা করে নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বহুবচন ব্যবহার করছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। আমরুনা বলছেন যে আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই। ফাহুয়া রাদ্দুন, সেটা তোমরা ছুঁড়ে ফেলে দাও, সেটা বাতিল, সেটা পরিত্যাজ্য। ওই আমল দেখতে যত সুন্দর হোক, শুনতে যত মজাদার হোক, যত আরামদায়ক হোক, মনে হয় যে এই আমল করলে আল্লাহকে এখনই পাওয়া যাবে, যতই মনে হোক, কিন্তু সেই আমল রাদ্দুন। কারণ কেন রাদ্দুন? আমার রাসূল করেন নাই, আমার রাসূলের সাহাবীরা করেন নাই। এটার নাম হলো কি? বেদাত। এটাকে বলা হয় কি? আমাদের অনেক সম্মানিত ভাইদেরকে বলতে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোরআনে কারীমের নুকতা ছিল না, হরকত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বুখারী শরীফ ছিল না, তাইলে এখন কেন আমরা ওই কোরআন পড়ি যেই কোরআনে জোর জবর দেওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী শরীফ ছিল না, এখন কেন আমরা বুখারী শরীফ মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মসজিদগুলো এত সুন্দর ছিল না, এখন কেন এত সুন্দর মসজিদে নামাজ পড়ি? এই ক্ষেত্রে একটি সুন্দর বেদাতের মূলনীতি মনে রাখতে হবে। বেদাত হয় সবসময় এবাদতের ভিতরে, এবাদতের জন্য বেদাত হয় না। নবী সাল্লামের হাদিসটা লক্ষ্য করলে দেখবেন, মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের কাজের মধ্যে, কাজের ভিতরে, ফি আমরিনা মানে ফি এবাদাতিনা, আমাদের এবাদতের ভিতরে নতুন কিছু বানায়, এটা বেদাত। কিন্তু এবাদতের জন্য যদি বানায়, সেটা বেদাত নয়। এবাদতের জন্য যা বানাবেন এগুলো বেদাত হবে না, কিন্তু এবাদতের ভিতরে কোনো কিছু বানানো যাবে না। এবাদতের জন্য আপনি মসজিদ বানাবেন, যত উন্নত বানাইতে পারেন কোনো অসুবিধা নেই। এবাদতের জন্য মসজিদে এসি লাগাইলেন, কোনো অসুবিধা নেই। এবাদতের জন্য আপনি সুন্দর সুন্দর কার্পেট বিছাইলেন, কোনো অসুবিধা নেই। এবাদতের জন্য আপনি সুন্দর সুন্দর জামা কাপড় বানাইলেন, কোনো অসুবিধা নেই। দিন শিক্ষার জন্য মাদ্রাসা বানাইলেন, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করলেন, নতুন নতুন কারিকুলাম বানাইলেন, সিলেবাস বানাইলেন, কোনো অসুবিধা নেই। কোরআনে কারিম ছাপানোর জন্য আরও উন্নত মানের কাগজ ব্যবহার করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনে কারিমের ভিতরে যেই আয়াত আল্লাহ নাজিল করছেন, সেটার একটা বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। মসজিদ অনেক সুন্দর বানাইছেন, এসিও লাগাইছেন। শুক্রবারে যদি সবাইকে বলেন, আমার সম্মানিত মুসল্লিয়ানে কারাম, প্রতিদিন আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? চার রাকাত। আজকে জুমার দিন, শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, আজকে কেন দুই রাকাত পড়ব? আজকেও আমরা চার রাকাত পড়ি, হিসাবে তো আজকে আট রাকাত পড়ার দরকার। অন্যদিন যদি চার রাকাত পড়ি, শুক্রবারে আট রাকাত পড়া দরকার, ডাবল পড়া দরকার, কারণ শুক্রবার ছুটির দিন, সপ্তাহে একদিন। তাহলে ওই দিন যত নাম আর নামাজে না পড়ব, অসুবিধা কি? নামাজ যত বেশি পড়ব তত ফজিলত, নামাজ যত বেশি পড়ব তত সওয়াব। খারাপ কাজ করতেছি নাকি? নামাজ পড়ব। ইমাম সাহেব, খতিব সাহেব যদি সবাইকে বলেন, ভাই এতদিন পর্যন্ত মসজিদে এসি ছিল না, আপনারা একটু কষ্ট পাইতেন, এখন মসজিদে সুন্দর এসিও হয়ে গেছে, কোনো কষ্ট নাই, আরামের মধ্যে আছেন, আসেন সবাই আজকে জুমার নামাজটা চার রাকাত পড়ি, পড়া যাবে? চার রাকাত যদি পড়েন, আমও যাবে, সালাও যাবে, সব যাবে। নামাজ তো হবেই না, আরো আল্লাহর দিনের সাথে নামাজের সাথে বেয়াদবি করার জন্য ইমানও যাবে। তাহলে মসজিদ সব সুন্দর বানাইতে পারবেন, এসি বানাইতে পারবেন, টাইলস দিতে পারবেন, এগুলো কিসের জন্য? এবাদতের জন্য। এগুলাকে বলা হয় লিদ্দিন, দিনের জন্য বানাইতে পারবেন, যা মনে চায় সুন্দর সুন্দর সব। এই যে আমরা মাইকে বয়ান করতেছি, এই মাইক কি নবী সাল্লামের যুগে ছিল? তাহলে এখন করতেছি কেন? এটা দিনের জন্য। কিন্তু মাইক আসছে বলে আমরা কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, নিজের মন গড়া কিচ্ছা কাহিনী বলা যাবে না। এটা খেয়াল রাখতে হবে বেদাতের ক্ষেত্রে। অনেক ভাই বেদাত বুঝে না, বলে যে আরে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসুলের যুগে ছিলা নাকি? আমরা রাসুলের যুগে ছিলাম নাকি? তো তুমিও তো বেদাত। কয় রাসুলের যুগে এটা বিমান ছিল নাকি? বিমানও তো বেদাত, তুমি বিমানে করে হজে যাও কেন? বেদাতের সম্পর্কটা কিসের সাথে? এবাদতের সাথে। অন্য কিছুর সাথে বেদাতের সম্পর্ক না, বেদাত ঠাট্টা মস্কারি করার বিষয় না, বেদাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেদাতের কারণে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতেই দালালা গোমরাহি, আর প্রত্যেক দালালার কারণে জাহান্নামে যেতে হবে। বেদাত এত সহজ বিষয় না, ঠাট্টা করার বিষয় না। বেদাত করার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটা আমাদেরকে শিখান নাই, পরবর্তীতে আমরা এটাকে উত্তম মনে করছি। রাসুলের তালিম থেকে, রাসুলের শিক্ষা থেকে এইটাকে উপরে মনে করা, এটা ইমান হারানোর কারণ। এই জন্য বেদাত কিন্তু খুব মারাত্মক জিনিস, এটাকে আমরা আমাদের সমাজে গুরুত্ব দিই না। অসংখ্য বেদাত আমরা করতেছি, আমরা মনে করতেছি ইবাদত করতেছি, তাহলে ইবাদত কবুল হওয়ার দুই নম্বর শর্ত কি? তিন নম্বর শর্ত হলো হালাল রিজিক, হালাল রিজিক লাগবে। হারাম রিজিক খেয়ে যত ইবাদত করেন আল্লাহ পাক কবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাইয়িব, আল্লাহ পাক হালাল রিজিকের ইবাদত ছাড়া অন্য ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এজন্য হালাল রিজিক খেয়ে ইবাদত করতে হবে। আমরা আলোচনা শেষ দিকে এসে আরেকটা বিষয় আলোচনা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হলো, আমরা বলছি জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে জিনিস লাগবে কয়টা? দুইটা, একটা হলো ইমান আর একটা হলো আমলে সলে। শেষে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই ইমান আর আমলে সলের ক্ষেত্রে কিছু বিষয় আমরা বলছি যে ইমানটা হইতে হবে বিশুদ্ধ ইমান, শেরেক মুক্ত ইমান, তাওহিদি ইমান। আমলটা হইতে হবে আমলে সলে। কিন্তু দেখা যায় সমাজে অনেক ভাই ইমান আছে কিন্তু ইমানটাকে বিশুদ্ধ করার কাজ করে না, ইমানটাকে সুন্দর করে না, ইমানটাকে সহি করে না। এবাদত করতেছে কিন্তু এবাদতটাকে সালেহ বানায় না, এবাদতটাকে সুন্নত অনুযায়ী আনে না, আনতে পারে না। এই হেদায়েতের দিকে না আসার আবার কিছু কারণ আছে। এই কারণগুলো, এই রোগগুলো যার মধ্যে থাকবে, এই লোক আবার ইমানও পাবে না, আমলে সলেও পাবে না। ইমান পাইলেও বিশুদ্ধ ইমান পাবে না, জাল ইমান পাবে। এবাদত পাইলেও সহি এবাদত, বিশুদ্ধ এবাদত পাবে না, ভেজাল এবাদত পাবে। এরকম কিছু রোগ আছে। এই রোগগুলার আমরা সংক্ষেপে নাম বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই রোগগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ আছে। এক নম্বর রোগের নাম হলো জাহালত। এক নম্বর রোগটার নাম কি? এটা মনে রাখবেন, জাহালত। জাহালত মানে কি? মূর্খতা। আবার মূর্খতা মানে লেখাপড়া জানে না, এরকম লোককে কিন্তু জাহেল বলে না। লেখাপড়া না জানলে ওই লোককে আরবি ভাষায় জাহেল বলে না, আরবি ভাষায় শিক্ষিত মানুষের জাহেল বলে। আমরা কিন্তু বাংলায় মনে করি যে লোক লেখাপড়া জানে না সে জাহেল, কিন্তু আরবি ভাষায় যে লোক লেখাপড়া জানে না তাকে কিন্তু জাহেল বলে না। আপনারা আইয়ামে জাহেলিয়াতের নাম শুনছেন? আইয়ামে জাহেলিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি এর আগের যে যুগটা এটার নাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা কি লেখাপড়া জানতো না? আল্লাহু আকবার। ওই যুগের লোকেরা যে আরবি কবিতা লিখছে সাবা মুআল্লাকাত, আজ পর্যন্ত আরবি সাহিত্যে এরকম কবিতা দুনিয়ার কোনো কবি লিখতে পারে নাই। জাহির বিন আবি সুলমার পরিবারে 70 জন কবি ছিল, ওই পরিবারে কবিতা ছাড়া কথাই বলতো না। আর এখন আমরা কবিতা বানাইতে পারি না, কবির অভাব দেখে আমরা ছন্দমুক্ত কবিতারও আবিষ্কার করছি, যে এখন আর ছন্দ লাগবে না, এখন এমনি খালি বানাই দিলে কবিতা হয়ে যায়। ওই যুগে মা ছেলেকে খাবারের জন্য ডাকলে কবিতা দিয়ে ডাকতো, কবিতার যুগ, সাহিত্যের যুগ। কিন্তু আমরা বলতেছি কি? আইয়ামে জাহেলিয়াত। তাহলে কি সেই যুগের লোক সব মূর্খ ছিল? আচ্ছা, আপনারা আবু জেহেলের নাম শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? আবু জেহেল কি লেখাপড়া জানতো না? জানতো না। জানতো মানে কি? বাইতুল্লাহর সভাপতি সাহেব, খানায়ে কাবার, বাইতুল্লাহর, আল্লাহর ঘরের, মসজিদে হারামের সম্মানিত সভাপতি সাহেব উনি, আবু জেহেল সভাপতি। আর আবু লাহাব ছিল মুতাওয়াল্লি বাইতুল্লাহর। তাহলে ওই সভাপতি সাহেব এত বেশি পণ্ডিত ছিল, সারা দুনিয়ার মানুষ, আরবের সকল সমাজের মানুষ তার থেকে বুদ্ধি নেওয়ার জন্য আসত, এবং বাইতুল্লাহর সামনে সে এত বেশি এবাদতে মগ্ন থাকত, আর কোন মানুষ এত বেশি জাহেলি যুগে এবাদত বন্দেগী করত না। তার নাম আবু জাহেল। তাহলে কি সে লেখাপড়া জানতো না? জানে। এখন তাহলে বোঝা যায় জাহেল মানে লেখাপড়া জানে না, এটাকে জাহেল বলে না। জাহেল কাকে বলে এবার আসেন? জাহেল হলো লেখাপড়া অনেক জানে, অনেক বড় শিক্ষিত, ডক্টরও হইতে পারে, পিএইচডিও হইতে পারে, প্রফেসরও হইতে পারে, বড় মুফতিও হইতে পারে, বড় মাওলানাও হইতে পারে, বড় কিছু হইতে পারে, কিন্তু ওই এলেমের আলোকে, দিনের আলোকে, ওহির আলোকে জীবন চালায় না। এদেরকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় জাহেল। এই জন্য দেখবেন কোরআনের অসংখ্য আয়াত আছে, আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমাদেরকে জাহেলেরা মুখাতাবা করে, তোমাদের সাথে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, তখন ইবাদুর রহমানরা বলে দেয় তোমাকে সালাম। তাহলে এই মুখাতাবা করার জন্য যে জাহেলের কথা আল্লাহ বলছেন, এই জাহেল যদি লেখাপড়া না জানে তো তর্ক বিতর্ক করে কিভাবে? জাহেল কিন্তু লেখাপড়া জানে, কিন্তু ওহি নিয়ে, সুন্নত নিয়ে, তাওহীদ নিয়ে তর্ক বিতর্ক করে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন। এজন্য জাহালত যদি কারো মধ্যে থাকে, এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। এজন্য আগে জাহালত দূর করতে হবে, মানে খোলা মনে আল্লাহর দিনকে জানার জন্য, বুঝার জন্য চেষ্টা করতে হবে। আপনি জানার জন্য, বুঝার জন্য কোনো চেষ্টা করলেন না, বললেন যে আরে মূর্খ মানুষ, আমরা তো কি জানি, আমরা বাপদাদাদেরকে যেভাবে পাইছি এইভাবে চলি, এইভাবে চলতেছি, দুনিয়ার সব ব্যাপারে আপনি খুব পণ্ডিত, কিন্তু ইসলামের ব্যাপারে আপনি কিছু জানেন না। এই মানুষগুলার এক আল্লাহ কোরআনের ভাষায় বলছেন জাহেল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ পাক বলেন জমিনে এমন কিছু মানুষ আছে, সব সময় তারা বলে উম্মিয়ুন, আমরা তো উম্মি মানুষ, নিরক্ষর মানুষ, কিছু জানি না, কিছু বুঝি না, আলেম ওলামারা সব জানে, আমরা কিছু জানি না। আল্লাহ বলেন লা ইয়ালামুনাল কিতাবা, আল্লাহর কিতাবকে তারা জানার চেষ্টাও করে না, বুঝার চেষ্টাও করে না, ইল্লা আমানিয়্যা, শুধু আশা ভরসা করে বসে থাকে। কেয়ামতের ময়দানে অমুকের সুপারিশ পাবে, অমুকের সুপারিশ পাবে, অমুক আলেমের সুপারিশ পাবে, অমুক বুজুর্গের সুপারিশ পাবে, এইভাবে জান্নাতে যাবে, এই উসিলায় জান্নাতে যাবে, এরকম খালি আশা আর আশা। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আল্লাহ পাক বলেন তারা শুধু ধারণার উপরে ভর করে জমিনে চলে, শুধু ধারণার উপরে চলে, সব ধারণা আছে, এই ধারণা করে, ওই ধারণা করে, এমনে নাজাত পাইবো, এমনে নাজাত পাইবো, এই পাইবো, সেই পাইবো, কিন্তু আল্লাহর কিতাবকে জানার, বুঝার কোনো চেষ্টাই করে না। আমাদের সমাজে অসংখ্য ভাই আছেন লেখাপড়া জানে না, বাংলা পত্রিকা পড়তে জানে না, কিন্তু ওই মানুষটাকে আপনি কোনোদিন একটা স্ট্যাম্প লিখে, 150 টাকার স্ট্যাম্প লিখে ওই মানুষটাকে বলবেন ভাই এখানে একটা স্বাক্ষর দেন তো, একটা সিগনেচার দেন তো, উনি তো বলে না যে ভাই আমি তো লেখাপড়া জানি না, কোনখান দিয়ে দিমু, দাও সিগনেচার দিতে বললে দিবে? 10 জন ডেকে আনবে, আরো বিশ্বস্ত লোক ডেকে আনে, বারবার পড়াইবো যে কি লিখছে এটার মধ্যে, তারপরে যাই কিন্তু চাচা স্বাক্ষর করবে, এর আগে স্বাক্ষর করবে না, কারণ চাচা জানে যে এখানে স্বাক্ষর করলে আমার জায়গা জমিন চলে যাইতে পারে, কিছু চলে যাইতে পারে। তাহলে এই ব্যাপারে আপনি এত সতর্ক, লেখাপড়া না জানার পরেও কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে সতর্কতা নাই, এবাদত একটা করতে বলছে, বাস কয় হুজুররা বলছে আমরা করতে আছি, বাপদাদার করে এমনি দেখছি, বাস এভাবে করতেই আছে। নতুন কিছু যখন শুনে বলে যে বাপদাদা 14 গোষ্ঠী চলছে এইভাবে, এখন নতুন হুজুর, নতুন নতুন কথা, এইসব কথা আমাদের পূর্বপুরুষের এক এক হুজুর দেখছি, আল্লাহর ওলি দেখছি, গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এরকম হুজুর দেখছি, মুরব্বীরা বলে এইরকম হুজুরও দেখছি, গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফেটে গেছে। কিন্তু এখনকার তো যেগুলা দেখি, এ তো কোনো কারামতো নাই, বুজুর্গিও নাই, কিছু নাই, কিন্তু নতুন নতুন কথা শুনি এদের কাছে। তাহলে এই জাহালত যদি থাকে তাহলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। দুই নম্বরে যে জিনিসটি থাকতে হবে, যে দোষটি দূর করতে হবে, সেটা হলো তাকলিদে আমা, অন্ধ অনুকরণ, বাপদাদাদের অন্ধ অনুসরণ, কিছু বোঝা শোনা নাই, বাপদাদাদেরকে যেমনে পাইছেন তেমনে চলা। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক নিষেধ করছেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاؤُنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো, সুন্নার দিকে আসো, তখন বলে কোরআন বুঝি না, সুন্না বুঝি না, দিন বুঝি না, আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে যেভাবে পাইছি সেভাবেই থাকবো। দেখবেন আমাদের সমাজের অনেক ভাই বোন এই কথা বলে, কারণ আমাদের বাপ দাদাদেরকে মুরব্বীদেরকে যেভাবে দেখছি সেইভাবেই আমরা আমল করবো, সেইভাবেই থাকবো। মুরব্বীরা চল্লিশা করছে, আমরাও চল্লিশা করবো। মুরব্বীরা সাত দিনের দিন খাবার দিছে, আমরাও দিব। মুরব্বীরা দশ দিনের দিন করছে, আমরাও করব। মুরব্বীদের সব রেওয়াজ কোরআন হাদিসে যতই থাকুক এটা বাদ দেওয়া যাবে না। এরকম আছে না সমাজে, এই মুরব্বি নিয়ে যারা বসে থাকবো, বাপদাদা নিয়ে বসে থাকবো, কেয়ামত পর্যন্ত এরা হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। এরপর আরেকটি বড় দোষ আমি সংক্ষেপ করব, আমাদের শায়খ চলে আসছেন আলহামদুলিল্লাহ। তো আরেকটি বড় দোষ হলো তাআসুব। এই জিনিসগুলোর নাম মনে রাখবেন, সংক্ষেপে বলে যাচ্ছে। তাআসুব মানে দলবাজি, দলবাজি বুঝেন, মানে মুসলিমদের মধ্যে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত হওয়া, বিভিন্ন ফেরকায় ফেরকাবন্দি হওয়া, এবং ফেরকাবন্দি হয়ে এই কথা মনে করা যে আমার দলেই একমাত্র হকের ঠিকাদার, মানে ইসলামের ঠিকাদারই আমার দলে নিয়ে নিছে, আমার দলে আমার হুজুরে আমার বুজুর্গ যা বলবে এটাই একমাত্র হক, আর এর বাহিরে যা আছে সব বাতিল। দেখবেন আমাদের দেশে যত দল আছে, ইসলামী দল আছে, ভিতরে ঢুকে কথা বলে দেখিয়েন, দেখতে পাবেন যে উনি বিশ্বাস করে যে ওনার দলটাই একমাত্র হক আর যা আছে সব বাতিল, ওনার দলটাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আর যা আছে সব হলো আহলে বেদাত আহলে শিরক, একমাত্র খালি উনি যেই দলে আছে ওইটাই হক। এই তাআসুব, এই দলবাজি যার মধ্যে ঢুকবে এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। সহিহ মুসলিমের হাদিস, একবার এক যুদ্ধের মধ্যে একজন আনসার একজন মুহাজিরের মধ্যে দ্বন্দ্ব হইল, তখন ওই আনসার ডাক দিল, ইয়াল আল আনসার, হে আনসাররা কোথায়, আমাকে একজন মুহাজির মারে আর তোমরা বসে আছো। আবার ওই মুহাজির বলতেছে, আরে আনসার আমার সাথে এরকম করতেছে, মুহাজিরেরা কোথায়। হঠাৎ করে বাঘ হয়ে গেছে, দলবাজি, আনসার এক গ্রুপ, মুহাজির এক গ্রুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, কি ব্যাপার, তোমাদেরকে দেখতেছি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছ, এই কোন জাহিলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলবাজিকে জাহিলিয়াত বলছেন। এই জাহিলিয়াত যদি থাকে কারোর মধ্যে, এই লোক জীবনেও কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য এলেম নিতে হবে ওলামায়ে কেরামদের থেকে, সবাই থেকে এলেমটা যাচাই করে দেখতে হবে কোরআন সুন্নাহর সাথে মিল আছে কিনা। কিন্তু একজনের সাথে আপনি ঘিরা বান্ধা যাবে না, মানে এই হুজুরে যা বলে খালি এটাই মানবো আর দুনিয়ার কোনো হুজুরের কথা মানবো না, এইরকম করা যাবে না। কথাটা বুঝতে পারছেন? এরকম দলবাজি করা যাবে না যে আমার দলে যা বলে আমার পীর আমার মুর্শিদ আমার এই দলে যা বলে এটাই ঠিক বাকি সব ভুল, এই লোক জীবনেও কোনোদিন হেদায়েত পাবে না। চার নম্বরে যেটা সেটা হলো আল কিবির ওয়াল হাসাদ। কিবির থাকা যাবে না, অহংকার থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। হিংসা আর কিবির যদি থাকে, অহংকার যদি থাকে, এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। ইবলিস হেদায়েত পায় নাই কেন? অহংকারের জন্য। ফেরাউন হেদায়েত পায় নাই কেন? আবু জেহেল আবু লাহাবেরা হেদায়েত পায় নাই অহংকারের জন্য। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর অহংকার হলো বাতারুল হক, হক জেনে সত্য জেনে তারপরে মেনে না নেওয়া, হককে প্রত্যাখ্যান করা, এটার নাম কিবির। কোরআনে দেখতেছি সরাসরি আছে, হাদিসে দেখতেছি আছে, তারপরেও আমি মেনে নিতে পারতেছি না, বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে, কিবির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে যার্রা পরিমাণ কিবির থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ। বর্তমানে আমাদের বিশেষ করে আলেম ওলামাদের মধ্যে কিবিরে বরফুর হয়ে গেছে, অহংকার আর অহংকার। একজন সাধারণ মানুষ যদি আমার কাছে আসে যে হুজুর এই মাসালাটা একটু আমারে বুঝাই দেন, এই যে কথাটা বললেন এটা কোথায় আছে, একটু হাদিসের কথাটা বলবেন, এমন ধমক, এমন জোরে তারে আমরা ধমক দিই, ধমকে ওই লোক মসজিদে বেহোশ হয়ে যাওয়ার উপক্রম। আরে বেটা, চল্লিশ বছর ধরে মাদ্রাসায় পড়ি বুঝি না, আর তুমি এসো এটা আমল জিজ্ঞাসা করতে, তুমি বুখারীর কি বুঝো, তুমি মুসলিমের কি বুঝো, তুমি এটার কি বুঝো, বাস ধমক দিয়ে মানে অহংকার যে আমি বিশাল মুফতি বিশাল আলেম বড় কিছু, আমারে আবার বুঝাইতে আসো, বাস এই কিবির এবং হাসাদ এই অহংকার যার ভিতরে ঢুকছে এই লোক কোনোদিন হেদায়েত পাবে না। পাঁচ নম্বরে যে জিনিসটা সাহেবে বেদা আহবার রহবান, আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি, সাহেবে বেদা আহবার রহবান, যে বেদাতি আহবার এবং রহবান, আহবার রহবান মানে সমাজের নেতৃস্থানীয় লোক এবং আলেম ওলামা, এরা যদি সাহেবে বেদা হয় বেদাতি হয় এদের খপ্পরে যদি পড়ে তো ওই লোক জীবনেও কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ, সমাজে অনেক এরকম আলেম ওলামা নেতৃস্থানীয় লোক আছে যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরা বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়, আছে না নাই, বিভিন্ন তরিকা আবিষ্কার করে করে মানুষের সাথে মুসাবা করে করে টাকা নেওয়া বাতিল পদ্ধতিতে, বসে বসে কি আরাম, খালি বসে বসে মুসাবা করবেন আর এখানে টাকা রাখবেন, মুসাবা করবেন টাকা রাখবেন, সুন্দর পদ্ধতি, পরে বস্তা ছিলে ছিলে ভিতরে ঢুকাইবেন, আর যদি দেখেন যে এটার হাতের মধ্যে টাকা নাই বাস মুসাফাও নাই, এ ভাই বসেন বসেন ওইদিকে যান ওইদিকে যান, টাকা নাই হাতের মধ্যে, যেটা হাতের মুঠ বড় টাকা বড়। একদিন এক ভাই আমাকে বলতেছে, কয় ভাই এক দরবারে গেলাম, কয়েকবার গেছি মুসাফা করতে, হাত খালি দেখে বলে আমাকে দূরে সরাই দে, মুসাফা করতেই দে না, পরে পাঁচ টাকার নোট একবার বড় করে লই হাতের এইভাবে ধরে রেখছি, কয় আমার দূরে দেখে হুজুরে ডাকতেছে এই আসেন আসেন এদিকে আসেন, হাত বড় দেখছে। এই সাহেবে বেদার আহবার রহবানের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবায় বলছেন যে এইরকম তোমাদের সমাজে থাকবে যারা লাইয়া কুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষের সম্পদ খাবে কিন্তু মানুষকে সঠিক আল্লাহর রাস্তা থেকে প্রতিবন্ধকতা তৈরি করবে বাধা দিবে, এদের খপ্পরে পড়লে জীবনে কোনোদিন হেদায়েত পাওয়া যাবে না। এরপরে অন্তরের রোগ থাকলে জায়গুল কালব, অন্তর যদি বক্রতা থাকে, অন্তর বাঁকা হয়ে যায়, অন্তর কিন্তু সবসময় সোজা থাকে না, মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, আল্লাহকে যেন দোয়া শিখেছেন রাব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তর বাঁকা করে দিও না। অন্তর বাঁকা হয়েছে কেমনে বুঝবেন, দেখবেন যে আপনি বলবেন সোজা কথা সে বলবো বাঁকা কথা, আপনি বলবেন একটা সে বলবো আরেকটা, মানে সোজা কথা তার মুখে দিয়ে আসে না, সবসময় বাঁকা কথা, বুঝতে হবে অন্তর বাঁকা হয়ে গেছে। এই বাঁকা যদি হয়ে যায় অন্তর, বাস আর হেদায়ত পাওয়ার সম্ভাবনা নাই। আরেকটা বড় কারণ আছে এত্তাবাউল হাওয়া, যদি কেউ ওহির এত্তেবা বাদ দিয়ে এত্তেবাউল ওহি বাদ দিয়ে যদি এত্তেবাউল হাওয়া শুরু করে মানে ওহি মানবে না, ওহি মানে কোরআন এবং সহি হাদিস, কোরআন সহি হাদিসের দলিল দরকার নাই, দলিল হলো সে নিজের যুক্তি নিজের দলিল, মানে নিজে যেটা বুঝছে এটাকে দলিল মনে করে কিন্তু নিজের বুঝটাকে ওহির কাছে আত্মসমর্পণ করে না। আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার রাসূল কোন হাওয়ার অনুসারে কথা বলেন না, ওহি দিয়ে কথা বলেন, ইত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলেছেন তোমার রবের পক্ষ থেকে ওহি আসে ওহির ইত্তেবা করো, মুমিন ইত্তেবা করবে ওহির, কোরআন কি বলে সুন্নাহ কি বলে, রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস, এই দুইটাকে শক্ত করে ধরলে গোমরা হবে না, তাহলে কোরআন কি বলে সুন্নাহ কি বলে এটাই ধরবে মুমিন, এটাই ইত্তেবা করবে, কিন্তু এটা না করে অনেক সময় মানুষ নিজের মনের পূজারী হয়ে যায়, ব্যক্তির নিজের আত্মার পূজারী হয়ে যায়, এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া, ইত্তেবাউল হাওয়া হইলে আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, আপনারা আমার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছেন, আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, এটা এক বছরের জন্য পড়া দিয়ে গেলাম, কি কি পড়া দিছি মনে থাকবে তো ইনশাল্লাহ, আরেকবার আসলে পরবর্তী ক্লাসে এই পড়া ইনশাল্লাহ আদায় করা হবে, এর মধ্যে শিখবেন ইমানের উসুল কয়টা এগুলো বিস্তারিত শিখবেন, ইমানের আরকানা আকাম কয়টা এগুলো শিখবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন তাফসিরুল কোরআন .com www.তাফসিরুল কোরআন .com, আমাদের ওয়েবসাইটে গেলে ইমানের উসুলের উপরে প্রায় এক ঘন্টার উপরে আলোচনা পাবেন, তারপরে ইমানের আরকান আহকাম পাইবেন, ইমান বঙ্গের কারণ পাইবেন। এই ইমানি পড়াশোনাগুলো ভালো করে করবেন ওই ক্লাসে ইনশাল্লাহ, ওই ওটা শুনলে আপনি ইনশাল্লাহ জিনিসগুলো সব বুঝতে পারবেন এবং বইয়ের রেফারেন্স দেওয়া আছে কোন কোন বইতে পাবেন, সেখান থেকেও পড়াশোনা করতে পারবেন, ইমানি পড়াশোনাটা বাড়াই দিবেন। আমল তো করবেনই, কিন্তু আমলের থেকে ইমানকে গুরুত্ব দিতে হবে বেশি। আর এই আমল নিয়ে কোনো ঝগড়াঝাটি করবেন না, আমল নিয়ে ঝগড়াঝাটি না করে ইমানটাকে শক্ত করেন, ইমানটাকে মজবুত করেন, শিরক মুক্ত ইমান, তাওহীদি ইমান গঠন করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত বর্ষণ করুন, এই এলাকাকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদের সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।